পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস-সাফাতি সাফা, ফাজ-জাজিরাতি জাজরা, ফাত-তালিয়াতি যিকরা, ইন্না ইলাহাকুম লা ওয়াহিদ, রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া রাব্বুল মাশারিক। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর। আমাদের তাফসির হবে সুরা সাফাত থেকে। এই সুরা নবী সাল্লামের মক্কী জীবনে নাজিল হয়েছে এবং এই সুরা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক উপদেশ দেওয়া হয়েছে, কাফেরদের হিদায়াতের ক্ষেত্রে, তৌহিদের ক্ষেত্রে এবং তাঁর রিসালাতের ক্ষেত্রে, আখেরাতের ক্ষেত্রে। মক্কী সুরাগুলির যেমন বৈশিষ্ট্য থাকে যে তাতে ইমানের বিষয়গুলি আলোচিত হয়েছে। প্রথম আল্লাহ পাক রব্বুল আলমিন তার তৌহিদ একত্র দিয়ে শুরু করেছেন এবং তারপর আল্লাহ পাক রব্বুল আলমিন যে একমাত্র একক মালিক, তার দলিল প্রমাণ, তিনি এই ওয়াহির রাস্তাকে সুরক্ষিত করেন, এই বিষয়গুলি আল্লাহ পাক রব্বুল আলমিন উল্লেখ করেছেন। আমরা শুরু করি তাফসির। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াসাফাতে সাফা। এই আয়াত এবং এর পরের আরও দুটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেশতাদের তিনটি গুণ উল্লেখ করে তাদের শপথ করেছেন। আল্লাহ পাক তার সৃষ্টিদের মধ্য থেকে যার ইচ্ছা যখন ইচ্ছা শপথ করে থাকেন, কোনো কথা বলার জন্য, পেশ করার জন্য। কোরআনে কেরিমে বিভিন্ন জায়গায় এইরকম আল্লাহ পাকের শপথগুলি রয়েছে। মানুষের জন্য আল্লাহ ছাড়া অন্যের শপথ করা জায়েজ নয়, কারণ মানুষ আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের দাস, গোলাম। সুতরাং আল্লাহ পাকের বিধান মেনে চলতে হবে। আল্লাহ পাকের বিধান হচ্ছে যে শপথ করা হচ্ছে ইবাদত, আর বান্দার ইবাদত আল্লাহর জন্য সুনির্দিষ্ট। সুতরাং একমাত্র আল্লাহর নাম গুণাবলী এর শপথ করবে। আল্লাহর কসম করছি, রহমানের শপথ করছি, গাফফারের শপথ করছি, এটা বলতে পারা, রাজ্জাকের শপথ করছি। কিন্তু আপনি আল্লাহ ছাড়া অন্যের শপথ করবেন, কাবার শপথ না, কাবার রবের শপথ করছি বলতে। কাবা আল্লাহ পাকের সৃষ্টি, পাথর, ঘর, আল্লাহ ছাড়া অন্যের শপথ, এগুলি শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের শপথ করে সে শিরক করে। রব্বুল আলামিন তিনি সৃষ্টিকর্তা, তার সৃষ্টিদের মধ্য থেকে অনেক কিছুর তিনি শপথ করেছেন। এখানে মালায়েকা ফেরেশতাদের শপথ করে আল্লাহ পাক বলছেন তার তৌহিদের কথা, ওয়াসাফাতে সাফা। আর আমি আল্লাহ শপথ করি তাদের যারা সারিবদ্ধভাবে আল্লাহর সামনে দাঁড়ানো, আল্লাহর আদেশ পালনের উদ্দেশ্যে মালায়েকা সারিবদ্ধভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে রয়েছে প্রস্তুত। ফাজ্জাজে রাতে জাজরা, এবং শপথ এমন ফেরেশতাদের যারা ধমক দিয়ে তাড়িয়ে থাকে বা তিরস্কার করে থাকে, ধমক দিয়ে তাড়িয়ে থাকে বা তিরস্কার করে থাকে, এর অর্থ কী? দুটি বলা হয়েছে। একটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলমিনের ফেরেস্তা মালাইকা মেঘমালাকে যে এলাকায় আল্লাহ পাক বৃষ্টি দেবেন সে এলাকার দিকে তাড়িয়ে নিয়ে যান ধমক দিয়ে, যার দায়িত্বে রয়েছেন মিকাইল ফেরেস্তা। আরেকটি অর্থ হচ্ছে যে কাফের জালেমদেরকে, অবাধ্য গুনাহগারদেরকে ধমক আর শাসানি দিয়ে জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাবেন ফেরেস্তারা। ফাত্তালিয়াতে যিকরা, এবং ওইসব ফেরেস্তা মালাইকার শপথ যারা উপদেশ তিলাওয়াত করে থাকে, উপদেশ কোরআনে কারীম, আল্লাহ পাকের বিধান তিলাওয়াত করে থাকে, জিবরিল আমিন তাদের শ্রেষ্ঠ, তিনি কোরআনে কারীম নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন আর তিলাওয়াত করে শোনান, মুখস্থ করিয়ে দেন। আবার প্রতি বছর রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কোরআনে কারীমের দৌর রিভাইজ করাতেন, শুনতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, ইন্না ইলাহাকুম লা ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের উপাস্য মাবুদ একমাত্র এক ও একক। এই বিষয়টাকে আল্লাহ পাক ঘোষণা করার জন্য এই শপথ করেছেন। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমানসমূহ আর জমিনের প্রতিপালক রব, অমা বাইনাহুম আর যা কিছু এই দুইয়ের মাঝে আছে, ও রব্বুল মাশারিক এবং পূর্বেরও তিনি মালিক। মাশরিক বললেই পূর্ব হয়ে যায়, মাশারিক আল্লাহ পাক কেন বললেন, এখানে মাশারিক বলা হয়েছে, আর কোনো আয়াতে মাশরিকাইন দুই পূর্ব, মাগরিবাইন দুই পশ্চিমের কথা বলা হয়েছে, আবার কোনোটাতে এক বচন বলা হয়েছে, রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিজ ওয়াকিলা। রব্বুল মাশরিক এক উদয় স্থল বলা হয়েছে, যে শব্দগুলি রয়েছে তার বিভিন্ন অর্থ, যেখানে এক বচন বলা হয়েছে তার মানে দিককে বলা হয়েছে, সূর্য উদয়ের দিক আর সূর্য অস্ত হওয়ার দিককে বোঝানো হয়েছে, পূর্ব দিক আর পশ্চিম দিক বোঝানো হয়েছে। আর মাশরিকাইন যেখানে বলা হয়েছে সেখানে দুই সিজনকে সামনে রাখা আছে, শীতকাল আর গ্রীষ্মকাল, শীতকালে একদিক থেকে উদিত হয় আর গ্রীষ্মকালে আর এক দিক থেকে উদিত হয়, উদয় স্থল ভিন্ন হয়ে যায়। যেখানে বহু বচন বলা হয়েছে, যেমন এখানে মাশারিক আল্লাহ পাক বহু উদয় স্থলের মালিক, প্রত্যেক দিন এক এক জায়গা থেকে সূর্য উদিত হচ্ছে, প্রতিদিন স্থান পরিবর্তন হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলমিন তারপর ইরশাদ করছেন, ইন্না জাইয়ান্না সামা আদ-দুনিয়া বিজিনাতি নীল কাওয়াকিব, নিশ্চয় আমি প্রথম আকাশকে, এই দুনিয়ার আকাশ মানে নিকটবর্তী আকাশ, নিকটবর্তী আকাশকে আমি সুশোভিত করেছি, বিজিনাতি নীল কাওয়াকিব তারকারাজির সৌন্দর্য দিয়ে। তারকাগুলি যখন রাতে চমকায় আর পরিষ্কার আকাশ থাকে, মেঘমালা থাকে না, কত সুন্দর লাগে দেখতে। আল্লাহ পাক অলংকার করেছেন একটি উদ্দেশ্য তারকার, তিনটি উদ্দেশ্য রয়েছে কোরআনে কারীম আল্লাহ পাক উল্লেখ করেছেন, এখানে দুটো উল্লেখ করা হয়েছে, ওয়া হিফজাম মিন কুল্লি শয়তানি মারিদ, আর প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে সুরক্ষার ব্যবস্থা করেছি এই তারকাগুলির মাধ্যমে। এই তারকাগুলি যে খসে পড়ে এমন নয়, বরং তারকা সাদৃশ্য উল্কাপিণ্ড দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিদ্রোহী শয়তান আকাশপথে গিয়ে কিছু শুনে এসে গণকদেরকে বলবো এইরকম যে চেষ্টা করে ব্যর্থ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উল্কাপিণ্ড দিয়ে আঘাত করেন, এটাকে বোঝানো হয়েছে দ্বিতীয় উদ্দেশ্য। তৃতীয় উদ্দেশ্যের কথা আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুন নুজুম আলী তাহতা দুবিয়া ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, স্থলে এবং জলপথে তোমরা যখন চলাফেরা করো তখন তোমাদের দিক নির্ণয়ের প্রয়োজন, কেমন করে দিক নির্ণয় করবে, আল্লাহ পাক এর জন্য তারকা দিয়েছেন, তারকা দেখে দিক নির্ণয় করা যায়। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, লা ইয়াসমাউনা ইলাল মালাইল আলা, এই জিন শয়তানরা ঊর্ধ্ব জগতের কোনো কথা শুনতে পারে না, শোনার চেষ্টা করে শুনতে পারে না, ওয়ুকযাফুনা মিন কুল্লি জানিব, তাদের ওপর উল্কাপিণ্ড নিক্ষেপ করা হয় চারপাশ থেকে, যেমনই যাওয়ার চেষ্টা করে চারিদিক থেকে তাদের ওপর আঘাত করা হয়, দহুরান তাদেরকে তাড়ানোর উদ্দেশ্যে, ওয়ালাহুম আজাবুন ওয়াসিব, আর বিদ্রোহী শয়তানদের জন্য বিরামহীন শাস্তি রয়েছে। এ তো দুনিয়াতে তাদেরকে বিতাড়িত করা হয় যাতে করে আল্লাহর আকাশের কথা, গায়েবের কথা, কি সিদ্ধান্ত, কি ফয়সালা হচ্ছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায় বিশেষ করে আকাশপথকে সুরক্ষিত আরও বেশি করে দেওয়া হয়েছিল, এই জন্য যে ওহি নাজেল হচ্ছে, ওইদিকে যেমনই ওহি হচ্ছে ফেরেশতাদের কাছ থেকে শয়তান যদি শুনে নেই তো নবীর ওপর ওহি আসার আগে হয়তো এসে জিন শয়তানকে বলে, জিন শয়তান তখন মার্কেটে ছেড়ে দেবে যে এই আয়াত শুনেছি, তখন কাফেররা বলবে যে আরে মোহাম্মদ তুমি নতুন কথা বলছো, তার আগে আমরা শুনেছি এটা অমুক গণক বলেছে, যাতে এই সুযোগ না পায় শয়তান, জিন শয়তান, মানুষ শয়তানরা, যার ফলে আকাশকে অধিক সুরক্ষিত করা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ওহি নাজেল হওয়ার কালে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, ইল্লামান খাতিফাল খাতফা, তবে যে জিন শয়তান ছো মারার চেষ্টা করে, ছো মেরে কিছু নেওয়ার চেষ্টা করে, তারপরে ফাতবাহু শেহাবুন সাকিব, তখন তার পিছু করে শেহাবুন সাকিব জ্বলন্ত উল্কাপিণ্ড, আঘাত করে ওই জিন, ওই শয়তান জ্বলে ধ্বংস হয়ে যায়। ফাস্তাফতিহিম, আল্লাহ পাক তারপরে আর একটি আকিদার বিষয় উল্লেখ করছেন, সেটা হচ্ছে আর মুশরিকদের এই ধারণা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পুনরুত্থান করবেন না। ফাস্তাফতিহিম আহুম আশাদ্দ খালকান আম মান খালাকনা, তাদেরকে জিজ্ঞাসা করো তো দেখি তাদের সৃষ্টি করা বেশি কঠিন নাকি যেসব জিনিসকে অন্য অন্য সৃষ্টি করেছি, আমি ফেরেস্তা সৃষ্টি করেছি, জিন সৃষ্টি করেছি, আসমান জমিন পাহাড় পর্বত সৃষ্টি করেছি, সাগর মহাসাগর নদী নালা সৃষ্টি করেছি, এগুলি সৃষ্টি করা বেশি কঠিন তোমাদের সামনে, তোমাদের কাছে, নাকি মানুষকে সৃষ্টি করা বেশি কঠিন? তাহলে তোমরা সাড়ে তিন হাতের মানুষ, তোমাদের সৃষ্টি করা বেশি সহজ তুলনামূলক, মানুষের দিকে খেয়াল করে, আল্লাহর কাছে সবই সমান। আল্লাহর ক্ষেত্রে এটা বলা যাবে না যে মানুষ সৃষ্টি চাইতে বেশি মেহনত হয়েছে আকাশ বাতাস পাহাড় পর্বত ইত্যাদি সৃষ্টি করতে, জিন আর মালায়েকা সৃষ্টি করতে। কিন্তু আল্লাহ পাক মানুষকে বুঝাতে চেয়েছেন যেই আল্লাহ পাক সব কিছুই সৃষ্টি করেছেন, তোমাদের চাইতে বিশাল বিশাল সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি তোমাদেরকে সৃষ্টি অবশ্যই করেছেন। আর এটাও তারা মানে আরব মুশরিকরা মানত যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তাহলে পুনরায় সৃষ্টি করা, মৃত্যুর পরে আবার তোমাদের পুনরুত্থান, এটাকে কেন অবিশ্বাস করছো? ইন্না খালাকনাহু মিন তিনিন লাজিম, নিশ্চয় আমি মানব জাতিকে সৃষ্টি করেছি আঠাল কাদা থেকে। কাদা তিন মানে, আর লাজিম মানে আঠা আঠা হয়ে যায়, কাদাকে খুব সানা হলে আঠা হয়ে যায়। আল্লাহ ফাকর রব্বুল তা দিয়ে আদম আলাইহিসসালামের দেহ তৈরি করলেন, তারপরে তাতে রুহ দিলেন। আল্লাহ ফাক বলছেন বাল আজেব তা ওয়াসখারুন, বরং হে নবী তুমি আশ্চর্য হও, ওয়াসখারুন আর তারা ঠাট্টা করে। আল্লাহ পাকের এসব কুদরত দেখে তুমি আশ্চর্য হও। আল্লাহ পাকের কুদরত কত, আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ ফাকর রব্বুলের মহা জ্ঞান, কিন্তু এরা তোমাকে নিয়ে ঠাট্টা করে। মানুষ নিশ্চিন্ন হয়ে যাওয়ার পর আবার আল্লাহ পাক জীবিত করবেন, এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহ কত শক্তিমান। আর কাফের ঠাট্টা করছে, আরে কি বলে রে দেখো দেখো আবার নাকি আমাদের পয়দা করা হবে। ওয়াইদা যুক্কিরুল্লাহ করুন, আর যখন তাদেরকে উপদেশ দেওয়া হয় উপদেশ তারা নেই না। ওয়াইদা রাও আয়াতান ইস্তাসখিরুন, আর কোনো নিদর্শন তাদেরকে দেখানো হইলে, মুজিজা দেখানো হইলে তারা ঠাট্টা করে। কোরআনে কারীম নিদর্শন, তা নিয়েও তারা ঠাট্টা করতো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ বিদীর্ণ করে দেখালেন, তা নিয়েও তারা ঠাট্টা করতো। ওয়াকালু ইন হাজা ইল্লা সিহরুম মুবিন, এবং তারা বলতো এ তো স্পষ্ট জাদু, কোরআন হচ্ছে স্পষ্ট জাদু, এ কথা বলতো আরব মুশরিকরা। কারণ জাদুর মধ্যে প্রতিক্রিয়া আছে যে হঠাৎ করে মানুষের অবস্থা পরিবর্তন করে দেয়। আর একজন মহিলা পুরুষ হঠাৎ করে আছে আছে নিজের ধর্মের ওপর আছে, আর তারপর কোরআনের কথা শুনতে, আরবি ভাষা মাতৃভাষা শুনতেই হঠাৎ করে সকালে ছিল বাপদাদার ধর্মে, হঠাৎ করে বিকেলে দেখে মুসলিম হয়ে গেছে। এইটা দেখে, এই বিষয়গুলি লক্ষ্য করে কাফের মুশরিকরা কোরআনে কারীমকে বলেছিল এটাও জাদু, আমাদের ছেলে মেয়েদের জাদু লেগে যাচ্ছে, আমাদের স্ত্রীদের জাদু লেগেছে, জ্ঞানী গুণীদেরকে দেখো উমারকেও জাদু লেগে গেছে, এত শক্ত মানুষ কট্টর শত্রু জাদু লেগে গেল। এটা ছিল কাফেরদের ধারণা। আমরা অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9টায়, আর পুনঃ সম্প্রচার সকাল 7:30টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়। স্বাস্থ্য ও অবসর এই দুটি অনুগ্রহের ব্যাপার অধিকাংশ মানুষ অবহেলা করে। সহিহ বুখারী সপ্তম খণ্ড মন গলানো অধ্যায়, হাদিস সংখ্যা 6412। সুন্নাতের অনুসরণ, আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম, ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত, কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনি আমানতের খেয়ানত করেছেন। হাসান জামিল, শাহিদুল্লাহ খান মাদানী, ডক্টর হাফেজ এ বি এম হিজবুল্লাহ, আকরামুজ্জামান বিন আব্দুসালাম, মুজাফফর বিন মুহসিন, মোহাম্মদুল হাসান, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় তাওহীদ, ঈমান এবং ইসলামের মূল ভিত্তি কবরকে সিজদা করতেছে, সেটাই ইসলাম ভঙ্গের কারণ, স্রষ্টা আল্লাহ, কর্তা একমাত্র আল্লাহ। আর কি আছে মুমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকীদা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাফফাতের আয়াত নম্বর 16-তে ইরশাদ করছেন, আইজা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া আইজা মান আইনাল মাবউসুন। কাফেররা বলতো যে আচ্ছা আমরা যখন মরে যাব আর আমরা মাটি হয়ে যাব আর হাড় হাড্ডিতে পরিণত হব, আইন্না লামা বসুন, তারপরে কি আমাদেরকে উত্থিত করা হবে, আবা আবাউন, আর আমাদের প্রাচীন যুগের বাপদাদারাকে উঠানো হবে? কল হে নাবি, জানিয়ে দাও নাম, হ্যাঁ উঠানো হবে, তোমাদেরকেও উঠানো হবে আর তোমাদের পূর্বপুরুষদেরকেও উঠানো হবে। আন্তুম দা খেরুন, আর তোমরা হবে বড়ই লাঞ্ছিত, কারণ বিশ্বাস করো না। ইমান যদি না নিয়ে আসো তাহলে উঠানোর পরে বড়ই লাঞ্ছিত, অপদস্থ হবে, জাহান্নামের ইন্ধন হবে। ফাইন্নামা হিয়া যাজরাতুন ওয়াহিদা, সেটা তো একটা প্রচণ্ড শব্দ হবে, সিঙ্গার ফুৎকারের একটি প্রচণ্ড শব্দ হবে ইসরাফিল আলহিসালামের। ফায়েজা হমিয়ান ধরুন, তখন হঠাৎ করে তারা সব জীবিত হয়ে তাকে দেখবে আর দৌড় দিবে। ওয়াকালু, আর বলবে ইয়া ওয়াইলানা, হাই দুর্ভোগ, হাজা ইয়াউমুদ্দিন, এটাই প্রতিদান দিবস? আরে আমরা তো খেয়ালই করিনি, এটার কথাই তো মোহাম্মদ বলতো, হাজা ইয়াউমুদ্দিন। ইয়াউমুদ্দিন এখানে দিন মানে হচ্ছে আল জাজা, প্রতিদান। দিন মানে ধর্ম নয়, দিন মানে জীবন বিধান নয়, যেটা অন্য অর্থে ইন্না দিন আইন্দাল ইসলাম সেখানে ব্যবহৃত হয়েছে। হাজা ইয়াউমুল ফাসল, এটাই হচ্ছে হক বাতিলের মীমাংসা ফায়সালার দিন। আল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন, যা তোমরা মিথ্যা মনে করতে। উহশুরুল লাযীনা যালামু ওয়া আজওয়াজুহুম ওয়া মা কানু ইয়াবুদুন, আল্লাহ পাক বলবেন ফেরেশতাদেরকে যে একত্রিত করো ওই সব জালেমদেরকে আর তাদের স্ত্রীদেরকে। ওমা কানু ইয়াবুদুন, আর যেসব তারা পুজো করতো আল্লাহ ছাড়া, যেসবের উপাসনা করতো, সেগুলিকেও জমা করো, সবাইকে একত্রিত করো। তাহলে আবেদ আর মাবুদ সবগুলিকে আল্লাহ একত্রিত করবেন, মিনদুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যে তারা পুজো করেছিল। ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, এবং তাদেরকে জাহান্নামের পথ দেখিয়ে দাও, সবগুলিকে জাহান্নাম। ওয়াকিফুহুম, আর তাদেরকে আল্লাহ পাক বলেন কিফুহুম, আমার সামনে দাঁড় করাও, বিচার হবে, হিসাব হবে। ইন্নাহুম মাসউলুন, নিশ্চয় এদেরকে এখন জিজ্ঞাসা করা হবে, বলো তোমাকে আয়ু দিনি, যৌবন দিনি, ধন সম্পদ দিনি, তোমার চোখ দিনি, শ্রবণ শক্তি দিনি, ইত্যাদি, তোমাকে শ্রেষ্ঠত্ব দিনি, কত সুন্দর করে সৃষ্টি করেছিল আহসানে তকভিম, এত সুন্দর কোনো সৃষ্টিকে আমি করিনি। আল্লাহ পাক এক এক করে সব কিছুর আমল আর আয়ু ইত্যাদি সম্পর্কে জিজ্ঞেস করবেন। মালাকুম লা তানাসারুন, কি হয়ে গেছে যে তোমরা পরস্পরকে সাহায্য করছো না, এখন যাও দলবলকে সাহায্য করো। বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, বরং আজকের দিনে তার আত্মসমর্পণ করবে, সারেন্ডার করে দিয়েছে, আল্লাহ মেনে নিলাম, ফিরিয়ে দাও, হবে না, সময় শেষ হয়ে গেছে। ওয়াকবালা বাদুম আলা বাদুন ইয়াতাসআলুন, তাদের একই অপরের সামনে সে পরস্পরকে জিজ্ঞাসা করবে। কালু ইন্নাকুম কুনতুম তাতুনা আনিল ইয়ামিন, পরস্পর মানে এখানে নেতা আর প্রজা, যারা ভক্ত সাধারণ লোক আর যাদের ভক্ত হয়েছে পীর মুর্শিদ মুরব্বী, ধর্মীয় নেতা বাতিলপন্থী ধর্মীয় নেতা, আর যারা দুনিয়ার নেতা, পয়সার নেতৃত্ব দিয়েছে, রাজত্বের নেতৃত্ব দিয়েছে আর মানুষকে বিভ্রান্ত করিয়েছে, পাপে লিপ্ত করেছে, এই দুই দলে এখন বাকবিতণ্ডা, ঝগড়া চলবে। আল্লাহ পাক বলছেন ওই দুর্বল লোকদের কথা, জনসাধারণের কথা, তারা বলবে ইন্নাকুম কুনতুম তাতুনানা আনিল ইয়ামিন, তোমরা তো আমাদের ডান দিক থেকে আসতে গো। ডান দিক থেকে আল্লাহ এই জন্য বলেছেন যে তারা কথাগুলিকে চাকচিক্য করে পেশ করত সুন্দর করে। কালু বললাম তখন মুমিনিন, আর ওই নেতারা তখন বলবে যে না না না, আমাদের কেন দোষ দিচ্ছে, তোমরাই আসলে ইমানদার ছিলেন, তোমরা বিশ্বাস করলে আমরা জবরদস্তি করতাম নাকি। ওমা কান আলানা আলাইকুম মিন সুলতান, আর তোমাদের ওপর আমাদের কোনো আধিপত্য ছিল না, জবরদস্তি করিনি। বাল কুনতুম কওমান তাগিন, বরং তোমরাই সীমা লঙ্ঘনকারী ছিলে, পাপ করেছো তোমরা, আমরা না একটা পরামর্শ দিয়েছি অথবা বলেছি, তোমাদের বিবেক ছিল না, তোমরা চিন্তা করতে। ফাহাক্কা আলাইনা কওরু রব্বিনা ইন্না লাযায়িকুন, সুতরাং আমাদের প্রতিপালকের শাস্তির বাণীর বাস্তবায়ন হয়েছে, নিশ্চয় আমরা তার আসাদন গ্রহণ করব। নেতারাও বলবে আর প্রজারাও বলবে, ভক্তরাও বলবে আর পীর মুরব্বী যারা শিরক বিদাতে লিপ্ত করেছে মানব জাতিকে তারাও বলবে। ফাগওয়াইনা কিন্না কুন্না গাওবিন, আমরা তোমাদেরকে পথভ্রষ্ট করেছিলাম, নিশ্চয় আমরাও পথভ্রষ্ট ছিলাম। ফাইন্নাহুম ইয়াউমায়যিন ফিল আযাবে মুশতারিকুন, সেই দিন আযাবে শাস্তিতে সকলে অংশ নেবে, নেতা মাথা অংশ নেবে আর ভক্ত প্রজারাও অংশ নেবে, সবাই জাহান্নামে একসাথে যুদ্ধে থাকবে। আল্লাহ পাক বলছে ইন্না কাযালিকা নাফালু বিল মুজরিমিন, নিশ্চয়ই আমি আল্লাহ অপরাধীদের সাথে এই রকমই করে থাকি, সেখানে আর নেতৃত্ব চলবে না। লেমানিল মুলকুল ইয়াউম, আজকে কিয়ামতের দিনে কার সার্বভৌমত্ব আর রাজত্ব রয়েছে, আছে কেউ? আসো নেতারা, ধর্মীয় নেতা গস কুতুব সেজেছিলে, অলিউল্লাহ সেজেছিলে, দুনিয়াতে ঘোষণা করেছিলে, কে জানিয়েছিল যে তুমি অলিউল্লাহ ছিলে, কোন ওয়াহী দ্বারা তুমি অলিউল্লাহ হয়েছিলে? আল্লাহ পাক বলছেন যে ইন্নাহুম কানু ইযা ক্বিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তাদেরকে বলা হয়তো আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, ইস্তাকবিরুন, তখন অহংকার করত। লা ইলাহা ইল্লাল্লাহ যদি অর্থ তাদেরকে বলেন যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, তখন এক শ্রেণীর বিদাতপন্থীরা বলে আরে সত্য কথা কোথায় বলে, অথচ আল্লাহ পাক বরহাক মাবুদ, আর বাস্তবে বাতিল মাবুদ, মিথ্যে মাবুদ অনেক আছে। তারপর কোরআনে করিম আল্লাহ ফাকরাবুল আলমিন ঘোষণা করেছেন, সুরা হজে রয়েছে আর একটি সুরাতেও রয়েছে, জালিকা বিআন্নাল্লাহু আল হক, আল্লাহ হচ্ছে বরহাক সত্য, ওয়ান্না মা ইয়াদুনা মিন দুনি হুয়াল বাতিল, আর আল্লাহ ছাড়া অন্যকে যে আহ্বান করছো সেগুলি বাতিল। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ লায়ের ইসম, সুতরাং খবর সেখানে হাক্কুন বা বেহাক্কিন উজ্জ্ব আছে। আর বিদাতপন্থীরা নাক সিটকায় তাওহীদের কথা বললে, আর একটা বিদাতপন্থীদের শিরককারীদের লক্ষণ, নামাজের ফজিলত পজিটিভ বয়ান করেন, খুব খুশি পজিটিভ বলতে বলি আপনাকে, ইতিবাচক বলেন, কিন্তু যদি বলেন যে এটা তাওহীদ, এটা শিরক, এটা সুন্নত, এটা বিদাত, বলছেন আপনি ঘৃণা ছড়াচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যখন তাদেরকে তৌহিদের কথা বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা করে বুঝাবি, তৌহিদে রুবুবিয়াত, তৌহিদে উলুহিয়াত, তৌহিদুল আসমা ও সিফাত, সুতরাং আল্লাহ পাককে সর্বত্র বিরাজমান বলিও না, আল্লাহ পাক রব্বুল আলামিন হলুল হয় আর ওয়াহদাতুল উজুদ, এসব কুফুরি আকীদা বলিও না, তখন নাক সিটকাবে, ইস্তাকবিরুন, অহংকার করবে। ওয়াকুলুনা, আর বলবে, আইন্না লা তারিকু আলিহাতানা লিশায়রি মাজনুন, আর মুশরিকরা বলতো আর কিয়ামত পর্যন্ত যত বাতিলপন্থী এরকম বলল, আইন্না লা তারিকু আলিহাতানা, আমাদের উপাস্যগুলিকে ছেড়ে দেব, এই কবির কথা শুনে যে পাগল, পাগল কবির কথা শুনে আমরা আমাদের উপাস্যকে ছেড়ে দেব, আমাদের ধর্মকর্ম ছেড়ে দেব না, কখনো ছাড়বো না। আপনি যদি কোনো শিরকের পরিবেশে, বিদাতের পরিবেশে গিয়ে তাওহীদের কথা বলেন, তো প্রথম আপনাকে পাগলা সাজিয়ে দেবে, হে পাগল হয়ে এসছি করতে যা, হেও প্রতিপন্ন করবে, তাতেও যদি না পারে তখন আপনাকে কিছু প্রলোভন দেবে, কী চাই, মসজিদের ইমাম বানিয়ে দিচ্ছি তোকে, তাতেও যদি না হয় তখন শাস্তি শুরু করবে। এটা হচ্ছে বাতিলপন্থীদের চরিত্র, তাই করেছিল আরব মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে। বল যা আবিল হক, আল্লাহ বলছেন বরং মোহাম্মদ সাল্লাহ ইসলাম সত্য নিয়ে এসছেন, পাগল আবার সত্য নিয়ে আসে, পাগল তো জানেই না কি বলছে আর কি করছে। অসাদ্দাক আল মুরসালিন, এবং আগের রাসুলদের সত্যায়ন করেছেন তিনি, মোহাম্মদ সাল্লাহ ইসলাম আগে যত নবী রসুলগণ এসছেন আর কিতাব এসে সেগুলি সত্যায়ন করেছেন, সার্টিফাই করেছেন, মৌলিক বিষয়গুলি তৌহিদ, রিসালাত, আখেরাত, সচ্চরিত্র গঠন, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা, আল্লাহ অভিমুখী হওয়া, পরকাল সম্পর্কে চিন্তাশীল হওয়া, এগুলি তো মৌলিক সমস্ত আম্বিয়া রসুলগণের ছিল, রাসূলুল্লাহ সাল্লাম তাই নিয়ে এসছেন। ইন্নাকুম লাযায়িকুল আযাবিল আলিম, নিশ্চয় তোমরা কঠোর শাস্তির আস্বাদন করবে। ওয়ামা তুজজাউনা ইল্লা মা কুনতুম তাআমালুন, আর তোমাদের আমলেরই এই বদলা দেওয়া হবে। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, তবে যারা খাঁটি বান্দা, যারা একনিষ্ঠ বান্দা। উলাইকা লাহুম রিজকুম মালুম, তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত উপজীবিকা রিজিক রয়েছে। ফাওয়াকিহু, নানান রকমের ফলমূল রয়েছে। অহম মুকরামুন, আর তারা সম্মানিত হবে। ফি জান্নাতিন নাঈম, নিয়ামত ভরা জান্নাতে। আলা সুরুরিম মুতাকাবিলিন, আর তারা নিজ নিজ আসনে মুখোমুখি হয়ে বসবে। ভদ্র মানুষরা মুখোমুখি হয়ে বসে, তাই না? আর আসামিদেরকে উল্টো করে বসানো হয়। আসামি যদি এইদিকে মুখ করে থাকে তো আরেকজন আসামি ওইদিকে মুখ করে আছে, সামনাসামনি হতে দেওয়া হয়, জাহান্নামীদেরকে ওইরকম করা হবে। ইউতাফু আলিহিম বিকাসিম মিন মাইন, এবং তাদের উপর প্রদক্ষিণ করা হবে, ঘুর ঘুর করে ফিরবে খাদেমরা গেলমান। বিকাসিম মিন মাইন, সুরার ঝর্ণা থেকে পূর্ণ গ্লাস নিয়ে, কাস এমন গ্লাসকে বলা হয় যাতে পানি বা আর কিছু পানীয় বস্তু রয়েছে, খালি গ্লাসকে কাস বলা হয় না আরবি ভাষায়। তা নিয়ে তারা ঘুরে ঘুরে আসবে, একবার দিয়ে দিল আপনাকে পানি বা জুস, তারপর আর আসে না, তাহলে আপনার শ্রদ্ধা সম্মান তেমন করলো না, কিন্তু একবার দিয়েছে আবার ঘুরে ঘুরে বারবার করে আসছে, যতবার লাগে আশেপাশে ঘুরছে, প্রস্তুত হয়ে রয়েছে। এটা হচ্ছে সম্মান প্রদর্শন, যা জান্নাতে আল্লাহ ফাক রব্বুল আলামিন দেবেন মমিনদেরকে। বায়দা, তা হবে বড়ই স্বচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন, দুনিয়ার সুরা মদ হয় নোংরা, ময়লা আবর্জনায় ভরা আর দুর্গন্ধযুক্ত, এটা হবে পরিষ্কার স্বচ্ছ। লাজ্জাতিন লিশারেবিন, আর পানকারীদের জন্য অত্যন্ত সুস্বাদু হবে। লাফিহা গৌলুন, না তাতে কোনো রকমের ক্ষতিকর দিক রয়েছে দেহের জন্য, মাথার ব্যথা শুরু হবে, মাথা চক্কর দেওয়া শুরু হবে, আছাড় খেয়ে পড়ে যাবে, গড়াগড়ি করছে রাস্তায় মদ খেয়ে, না ওইসব কিছু হবে না। ওয়ালাহম আনহায়ুন জাফুন, আর না তারা মাতাল হবে, নেশাগ্রস্তও হবে না। ওয়াইন রাহুম কাসে রতুত্তরফাইন, আর তাদের পাশে সংযত নয়না হুরেইন হবে। কাসের উত্তরফ, সংযত নয়না মানে নিজ ওই স্বামী যার ভাগে তাকে দেওয়া হয়েছে তাকে ছাড়া অন্যদিকে তাকাবে না। এটা ভালো চরিত্র না মহিলাদের? মুসলিম রমণী লজ্জাশীলা হবে, জান্নাতি চরিত্র হবে, তাহলে জান্নাতে যেতে পারবে। সংযত নয়না হবে, একমাত্র স্বামীকে দেখে, অপর পুরুষকে দেখে না, স্বামীর দিকে তাকায়। আল্লাহ পাক এই ভোগের জন্য দিয়েছেন। আল্লাহ বলছেন আইন, এবং তারা ডাগর ডাগর চক্ষু বিশিষ্টা সুন্দরী হবে, বড় চোখ হওয়া এটা সুন্দরী হওয়ার লক্ষণ, ছোট চোখ দেখতে ভালো লাগে না, এই জন্য আইন আল্লাহ বলেছেন। এখান থেকে হরুন এন, হোর মানে অত্যন্ত ফর্সা সাদা, হাওরার বহু বচন, আর আইন আইনার বহু বচন, বড় বড় ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হবে। কান্নাহম বায়ুজুম মাকরুন, তারা যেন হবে একেবারে ঢেকে রাখা ডিমের মতো, ডিম যদি ঢাকা থাকে আবৃত থাকে কত স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন ওই রকম। ফাখবালা বাদহম আলা বাদিয়াতাসা আলুন, জান্নাতিরা পরস্পরের সামনাসামনি হয়ে জিজ্ঞাসা করবি, কালা কায়লুম মিনহুম ইন্নি কানালি কারিন, তখন এক জান্নাতি বলবে দেখো গো আমার এক সঙ্গী ছিল, ক্লাসমেট ছিল, আমার প্রতিবেশী ছিল, অথবা আমার কলিগ, একসাথে চাকরি করতাম, এইরকম ছিল। ইয়াকুল, সে কোথায় গেছে? ইয়াকুল আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, সে আমাকে ঠাট্টা করতো আর বলতো তুমিও বিশ্বাস করো আল্লাহ পরকাল, আরে তুমি এখনও ধর্মকর্ম করো, আজকাল বহু বন্ধু বান্ধব বা ক্লাসমেট আছে, কর্মক্ষেত্রে আছেন, আরে কি রে তুই রে, এই যুগে সায়েন্সের যুগে দুনিয়া মানুষ দুনিয়া সব দেখে নিল আর তুই এখন আল্লাহ রসুল আর পরকাল ধর্ম এগুলি বলছিস, আবার ধর্ম কিসের রে? সুবহানাল্লাহ, এরাকে জাহান্নামে দেখবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, এখানে আমাদের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গোনাহ খাতা মাফ করেন, সঠিক পথে থাকার তৌফিক দান করেন, আমিন। সৎ সঙ্গী গ্রহণের যেন তৌফিক দান করেন, অসৎ সঙ্গীর অনিষ্ট থেকে আল্লাহ পাক মুমিন মুসলিমদেরকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন, আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবি আজমাইন। أضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا رب السماء مذ عرفت الله ربي حلو حلو حلو حياتي مذ عرفت الله ربي আমি এই গ্রন্থকে অবিকৃতই রাখবো যার কোন তুলনা নেই। আলিফ লাম মিম, যালিকা আল কিতাবু লা রাইবা ফীহ, এই গ্রন্থের মধ্যে কোন সন্দেহ নাই, অক্ষরে অক্ষরে সত্য, প্রথম থেকে শেষ পর্যন্ত এটা সত্য, যা মহান আল্লাহ পাঠিয়েছেন মুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের হেদায়েতের জন্য, যা সব থেকে পবিত্র বই, আল্লাহর এই কালাম তাছাড়া চ্যালেঞ্জ করার মতো পৃথিবীতে কোন গ্রন্থ নেই, যা মুমিনের জীবনকে আলোকিত করে দেয়। দেখুন বিশুদ্ধ প্রত্যাদেশ পবিত্র কোরআন আজ রাত 10:30 আর পুনঃ সম্প্রচার সকাল 9:00 বাংলাদেশে পিস টিভি বাংলায়। ম্যারেজ ও ডিভোর্স, ইসলামিক রুলিং, নিকাহ, লাভ বুক, সলিউশন ও প্রবলেম, হেভেন ও হেল, দ্যাট ইজ আ মিসকনসেপশন, ইউ চুজ বিউটি, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত 7:30 আর পুনঃ সম্প্রচার সকাল 9:30 বাংলাদেশে।